রাত বাজে দুটো, টেবিলে বইয়ের স্তূপ, চোখে রাজ্যের ঘুম। পরীক্ষার আগের রাতে এমন দৃশ্য আমাদের প্রায় সবারই চেনা। আমরা ভাবি আরও কয়েক ঘন্টা না ঘুমালে হয়তো সিলেবাসটা শেষ করে ফেলা যাবে, পরীক্ষায় ভালো নম্বর উঠবে। কিন্তু আসলে কি তাই? আচ্ছা, যদি বলি ভালো ছাত্র হওয়ার বা জীবনে সফল হওয়ার গোপন অস্ত্রটা লুকিয়ে আছে আপনার ঘুমের মধ্যেই। আজ আমরা কোনো মোটিভেশনাল স্পিচ শুনব না, বরং বিজ্ঞান কি বলে সেটা জানব। ঘুম কিভাবে আপনার ব্রেইনকে সুপারচার্জ করে, পড়াশোনায় মন বসাতে সাহায্য করে আর আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখে, চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক। আপনার মস্তিষ্ক যখন ঘুমায় তখন আসলে কি ঘটে? আমরা ভাবি ঘুম মানেই শরীর আর মস্তিষ্কের পুরোপুরি বিশ্রাম। ব্যাপারটা ঠিক, কিন্তু পুরোটা নয়। ঘুমের মধ্যেও আমাদের মস্তিষ্ক অসাধারণ কিছু কাজ করে চলে। ঘুমের জগৎটাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, NREM নন র্যাপিড আই মুভমেন্ট এবং REM র্যাপিড আই মুভমেন্ট ঘুম। পুরো রাতে আমরা 90 মিনিটের কয়েকটি চক্রে এই দুই ধরনের ঘুমের মধ্যে আসা যাওয়া করি। হালকা ঘুম NREM N1 এবং N2, এটা হলো ঘুমের শুরুর ধাপ। শরীর ধীরে ধীরে রিল্যাক্স হতে থাকে, হৃৎস্পন্দন কমে আসে, এই সময় মস্তিষ্ক দিনের সব তথ্য গোছানোর জন্য প্রস্তুতি নেয়। গভীর ঘুম NREM N3, এটাই ঘুমের সবচেয়ে পুনরুদ্ধারকারী পর্যায়। এই সময়ে আপনার শরীর নিজেকে মেরামত করে, কোষ পুনর্গঠন করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। একে বলা যায় শরীরের সার্ভিসিং পিরিয়ড। চম্পের দুনিয়া REM স্লিপ, এই পর্যায়ে আমরা স্বপ্ন দেখি, মস্তিষ্কের কার্যকলাপ এ সময় প্রায় জেগে থাকার মতো থাকে। REM ঘুম আমাদের স্মৃতিকে শক্তিশালী করতে এবং মানসিক স্থিতিশীলতা রক্ষায় বিরাট ভূমিকা রাখে। সবচেয়ে মজার বিষয় হল, ঘুমের সময় আমাদের মস্তিষ্কের একটা অসাধারণ ক্লিনিং সিস্টেম কাজ করে, যার নাম গ্লিমফ্যাটিক সিস্টেম। এটা দিনের বেলা জমা হওয়া ক্ষতিকারক বর্জ্য যেমন বিটা অ্যামাইলয়েড পরিষ্কার করে দেয়। এই বিটা অ্যামাইলয়েড জমেই কিন্তু অ্যালঝাইমারের মতো ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়। অর্থাৎ ঘুম আপনার মস্তিষ্ককে ডিটক্স করে পরের দিনের জন্য প্রস্তুত করে তোলে। আপনার বয়সে ঠিক কতটুকু ঘুম প্রয়োজন? আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিনের মতে বয়সের সাথে সাথে ঘুমের চাহিদাও বদলায়। স্কুল পড়ুয়াদের 6 থেকে 12 বছর, দৈনিক 9 থেকে 12 ঘন্টা ঘুম প্রয়োজন। টিনেজারদের 13 থেকে 18 বছর, দৈনিক 8 থেকে 10 ঘন্টা ঘুমের সুপারিশ করা হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, টিনেজারদের মস্তিষ্কের বিকাশের জন্য রাতে 9 থেকে 9.5 ঘন্টা ঘুম দরকার, কারণ এই বয়সে তাদের জ্ঞানীয় পরিমক্ষতার দ্বিতীয় পর্যায়ে চলে। কলেজ শিক্ষার্থী এবং তরুণদের 18 থেকে 30 বছর, কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে কলেজ শিক্ষার্থীরা গড়ে মাত্র 6.5 ঘন্টা ঘুমায়। কিন্তু যখনই ঘুমের পরিমাণ 6 ঘন্টার নিচে নেমে যায়, তাদের একাডেমিক পারফরম্যান্সে মারাত্মক প্রভাব পড়ে। ঘুমের ঘাটতি, যে বিশাল মূল্য আপনি দিচ্ছেন। রাত জাগাটা একটা অ্যাডভেঞ্চার মনে হতে পারে, কিন্তু এর জন্য আপনাকে দীর্ঘমেয়াদে বড়সড় মূল্য দিতে হতে পারে। স্মৃতিশক্তি কমে যাওয়া, ঘুমের অভাবে নতুন কিছু শেখা এবং মনে রাখা কঠিন হয়ে যায়। বিশেষ করে REM ঘুমের ঘাটতি হলে মস্তিষ্ক দিনের শেখা তথ্যগুলো গুছিয়ে রাখতে পারে না, ফলে পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে যায়। মনোযোগের অভাব এবং দুর্ঘটনার ঝুঁকি, ঘুম কম হলে মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে ওঠে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়। কখনও কখনও কয়েক সেকেন্ডের জন্য মাইক্রোস্লিপ হতে পারে, যা গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহারের সময় মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। মানসিক স্বাস্থ্যের অবনতি, দীর্ঘমেয়াদী ঘুমের অভাব হতাশা এবং উদ্বিগ্নতার মতো মানসিক সমস্যার ঝুঁকি বাড়ায়। দুর্বল ইমিউন সিস্টেম, ঘুম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ঘুম কম হলে শরীর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ঠিকমতো লড়াই করতে পারে না, ফলে ঘন ঘন অসুস্থ হবার প্রবণতা বাড়ে। গুরুতর রোগের ঝুঁকি, গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী ঘুমের অভাব হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, স্থূলতা এমনকি ক্যান্সারেরও ঝুঁকি বাড়াতে পারে। কিভাবে নিজের ঘুমকে সুপারচার্জ করবেন, কিছু প্রোটিপস। ভালো ঘুমের জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই, কিছু সহজ অভ্যাস বা স্লিপ হাইজিন মেনে চললেই আপনি পেতে পারেন দারুণ ঘুম। 1. একটি রুটিন তৈরি করুন, সপ্তাহের শেষ হোক বা শুরু, প্রতিদিন একই সময় ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন। এটি আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদমকে ঠিক রাখতে সাহায্য করবে। ঘুমানোর 30 বা 60 মিনিট আগে একটি ওয়াউন্ড ডাউন রুটিন তৈরি করুন, এই সময় বই পড়তে পারেন, হালকা মিউজিক শুনতে পারেন বা মেডিটেশন করতে পারেন। মূল উদ্দেশ্য হল মস্তিষ্ককে শান্ত করা। 2. আদর্শ বেডরুম পরিবেশ, আপনার শোবার ঘরটি হওয়া উচিত শান্ত, অন্ধকার এবং ঠান্ডা, প্রায় 65 ডিগ্রি ফ্যারেনহাইট বা 18 ডিগ্রি সেলসিয়াস। ভালো মানের আরামদায়ক গাদি ও বালিশ ব্যবহার করুন। আলো কমাতে ভারী পর্দা বা আই মাস্ক ব্যবহার করতে পারেন। শব্দ কমাতে ইয়ার প্লাগ বা হোয়াইট নয়েজ মেশিন কাজে দেবে। ৩. জীবনযাত্রায় আনুন কিছু পরিবর্তন। দুপুর ১২টার পর কফি বা ক্যাফিন জাতীয় পানীয় এড়িয়ে চলুন। ঘুমানোর ঠিক আগে ভারী খাবার, অ্যালকোহল বা ধূমপান থেকে বিরত থাকুন। বিকেল বা সন্ধ্যার পর লম্বা ঘুম বা ন্যাপ এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করুন, তবে ঘুমানোর ৩-৪ ঘন্টা আগে ভারী ব্যায়াম না করাই ভালো। শেষ কথা, শিক্ষা জীবনটা একটা ম্যারাথন দৌড়, কোনো স্প্রিন্ট নয়। এই দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে এবং সফল হতে হলে শরীরের সঠিক যত্ন নেওয়াটা অপরিহার্য, আর সেই যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ঘুম। ঘুম কোনো বিলাসিতা নয়, এটা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য একটা মৌলিক বিনিয়োগ। ঘুমকে অবহেলা করে আপনি হয়তো সাময়িকভাবে কিছুটা সময় পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং সৃজনশীলতাকে নষ্ট করে দেবে। তাই পরের বার যখন রাত জেগে পড়ার কথা ভাববেন, তখন একবার নিজের মস্তিষ্কটার কথা ভাববেন। তাকে তার প্রয়োজনীয় বিশ্রামটুকু দিন। দেখবেন, পড়াশোনা থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই আপনি আরও সতেজ, মনোযোগী এবং সফল হতে পারছেন। কারণ যেমনটি গণেশ সোন মানে বলেছেন, কিভাবে আমরা ঘুমাই তাতে ইনভেস্ট করা মানে কিভাবে আমরা বাঁচি তাতে ইনভেস্ট করা।